الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، الذي من علينا بهدايتنا وإيصال مرامنا محمدا رحمة للعالمين، وهو متمم مكارم الأخلاق ومعلم الخلائق وسيد المرسلين، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وأزواجه وأهل بيته أجمعين، أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عواصمها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد، فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. لقد كفر الذين قالوا إن الله ثالث ثلاثة، وما من إله إلا إله واحد، وإن لم ينتهوا عما يقولون ليمسن الذين كفروا منهم عذاب أليم. أفلا يتوبون إلى الله ويستغفرونه، والله غفور رحيم. ما المسيح ابن مريم إلا رسول قد خلت من قبله الرسل وأمه صديقة، كانا يأكلان الطعام، انظر كيف نبين لهم الآيات ثم انظر أنى يؤفكون. সূরা মায়েদা 73 থেকে 75 নম্বর আয়াত। যাবতীয় হামদ ও সালাম, যাবতীয় প্রশংসা উপাসনা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বিশ্বব্যাপী খ্রিস্টানি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মুসলিম হিসেবে আজ পর্যন্ত টিকে থাকা তৌফিক দান করেছেন, এবং সমস্ত দরুদ ও সালাম সেই নবীর শানে যিনি আমাদেরকে দুনিয়ার যাবতীয় বাতিল মতবাদের বাইরে আল্লাহ প্রেরিত লৌহে মাহফুজ থেকে আগত পবিত্র কোরআন ও সহিহ হাদিসের অভ্রান্ত সত্যের দাওয়াত দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, এবং আমাদেরকে চিরকালীন মঙ্গল ও কল্যাণের পথ দেখিয়ে গেছেন সে শেষ নবী মহাবিপ্লবের মহানায়ক মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যাবতীয় দরুদ ও সালাম। এ বিশ্ব চিরদিন দ্বন্দ্বমুখর। আদমের সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ইবলিসকেও সৃষ্টি করেছিলেন, তাই সত্য এবং মিথ্যার দ্বন্দ্ব থাকবেই, আছে, আগামীতেও থাকবে। যদি কেউ ভেবে থাকেন দুনিয়াটা কুসুম অস্তীর্ণ, সত্য আপন গতিতেই প্রতিষ্ঠা লাভ করবে, এর জন্য কোনো মেহনত প্রয়োজন নাই, তিনি বোকার স্বর্গে বাস করছেন। নবী রসুলগণ সত্যের দাওয়াত দিতে গিয়ে নির্যাতিত হয়েছেন বাতিলদের হাতে, অতএব নির্যাতনকে ভয় করে সত্যকে প্রত্যাখ্যান করা নিতান্ত ভীরু কাপুরুষের কাজ ছাড়া কিছুই নয়। প্রত্যেক নবী সত্যের উপাসী ছিলেন, আর প্রত্যেক নবীর শয়তানদের মোকাবেলা করেছেন। কোরআন পরিষ্কার তা ঘোষণা দিচ্ছে, লিকুল্লিল নবিয়্যিন শায়াতিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং ইনসানের মধ্যে একদল শয়তান ছিল প্রত্যেক নবীদের। ইউহুনা বাদুম ইলা বাদুন যুখরফাল কওলে গুরুরা, তারা একে অপরের কাছে কথার চমৎকারিত্ব দিয়ে মানুষকে ধোকা দিত, যুক্তি দিয়ে, টাকা দিয়ে, প্রলোভন দেখিয়ে মানুষকে ধোকা দিত। যুগে যুগে এটা হয়েছে, আজ হচ্ছে, আগামী দিনে হবে, কিন্তু হকপন্থী ওলামায়ে কেরাম চিরদিন জনগণকে এ ব্যাপার হুঁশিয়ার করবেন। আজকে আমাদের কাছে একই দায়িত্বই পালন করতে হচ্ছে। আপনারা জানেন গত কয়েকদিন আগে 25শে ডিসেম্বর চলে গেল, সারা বাংলাদেশ ছুটির আনন্দে মুখর ছিল। সান্তা ক্লজ নামে কিম ভূত কিমাকার একটা সং তার চারিপাশে সেলিব্রেট দাঁড়া করিয়ে দিয়ে মানুষকে দেখানো হলো, এই হল তোমার খ্রিস্টানদের সবচেয়ে বড় একটা নমুনা। বাংলাদেশ একসময় খ্রিস্টান সাম্রাজ্যবাদের অধীনস্থ ছিল, এ ভারত উপমহাদেশ ব্রিটিশ সাম্রাজ্যবাদের অধীনে ছিল 190 বছর। তাদেরকে হটিয়ে দিয়ে দেশ স্বাধীন হয়েছে বটে, কিন্তু তাদের আদর্শ, তাদের অর্থনৈতিক গোলামি, তাদের বিচার বিভাগীয় গোলামি, তাদের শিক্ষাগত গোলামি, সমস্ত গোলামি আমাদের দেশে আজ পর্যন্ত পুরো মাত্রায় অব্যাহত আছে। এর পরিবর্তনের জন্য কোন নেতাদের কোন মাথা ঘামা আছে বলে আমাদের মনে দেখতে তো আমরা পাই না, দৃষ্টিগোচর কিছুই নাই। বরং সারা দেশ মিলে ভগ্নাংশ হবে কিনা সন্দেহ কিছু খ্রিস্টানের জন্য সমস্ত মুসলমানদেরকে ছুটি রাখতে বাধ্য করা হচ্ছে। একদিন বাংলাদেশ ছুটি থাকলে সরকারেরই হিসাব মোতাবেক প্রায় 500 কোটি টাকা লস হয়, এখন তো আরো বেশি হবে। অথচ একদিন কলকারখানা সব বন্ধ রাখা হলে কিসের সম্মানে? বড়দিনের সম্মানে। কিসের বড়দিন? খ্রিস্টানদের নবী জিসাস ক্রাইস্টের শুভ জন্মদিন। অথচ ইতিহাস তারা জানে না, তার জন্ম, তার নাম কি যীশু খ্রিস্ট ছিল? তার নাম তো ঈসা, যেটা কোরআনে আছে। হ্যাঁ, খ্রিস্টানরা ভুল পাল্টেছে, বাংলাদেশে এখন যীশু খ্রিস্ট খুব একটা বলে না, এখন দেখবেন পত্রপত্রিকায় ঈসা মসিহ বলা শুরু করেছে, আর যেটা কোরআনের সঙ্গে মিলে, এটা একটা ষড়যন্ত্র। গত 25 তারিখের সব পত্রপত্রিকায় দেখবেন বিজ্ঞপ্তি আকারে তারা কোটি কোটি টাকা ব্যয় করে প্রচার করে দিয়েছে শুভ জন্মদিন হিসাবে। এদিন নাকি শান্তি এবং ঋদ্ধির জন্য, মঙ্গলের জন্য তিনি এসেছিলেন, তার যুগের এবং পরবর্তী যুগের সকল মানুষের সকল পাপের বোঝা বহন করে তিনি শূলদণ্ডে মৃত্যু বরণ করেছেন। কোন পাগলও একথা বিশ্বাস করে? যে বিষয়ে আমি জানি না, আমার মৃত্যু পরে আমার ছেলেরা যদি অন্যায় করে তার জন্য কি আমার কবরে, কবর থেকে লাশ উঠে গিয়ে কারাদণ্ড হবে নাকি? সে যুগের এবং পরবর্তী যুগের কেমন পর্যন্ত যত লোক অন্যায় করবে, সকল পাপের বোঝা বহন করে হয়তো ঈসা শূলদণ্ড গ্রহণ করেছেন। এই উদ্ভট কথা বিশ্বাস করে কোটি কোটি মানুষ। মঙ্গল এবং শান্তির তিনি একবারে বলতে পারেন মূর্ত প্রতীক ছিলেন, তার আগমনটাই ছিল মঙ্গলের প্রতীক। তাই যদি হবে তাহলে কেন তাকে দুনিয়া থেকে বিদায় হতে হল? তাকে হত্যা করার জন্য তৎকালীন সরকার সত্যানুষ কেন সেনাবাহিনী পাঠালো? কেন তৎকালীন ইহুদি চক্রান্তকারীরা তাকে মারার জন্য হন্য হয়ে উঠেছিল? আল্লাহবাক তাকে এই শতান্ধ্র হাতে বাঁচানোর জন্য তা আসমান উঠে নিলেন। তাহলে যদি শান্তি ও ঋদ্ধির বিষয়টি সত্য হবে, যেটা তাদের পোপ বেনেডিক্ট সারা দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য আহ্বান জানিয়েছেন, এর উল্টো যদি আমরা বলি সারা পৃথিবীর অশান্তির জন্য দায়ী হলো খ্রিস্টানি সাম্রাজ্যবাদ, সমস্ত পৃথিবীতে যত অশান্তি এর মূল নায়ক হলো খ্রিস্টানি সাম্রাজ্যবাদ, যা লিড দিচ্ছে আমেরিকা। তাদের একটা ফান্ড আছে, বছরে একটা দিন আছে, সমস্ত টাকা তারা বছরে একটা জমা করে খ্রিস্টানিজম প্রচার করার জন্য, এবং সেই উদ্দেশ্যে তারা বাংলাদেশকে টার্গেটে নিয়েছে। হিল ট্র্যাক্ট পরবর্তী চট্টগ্রামের দুটা জেলাতে ইতিমধ্যে তারা প্রায় নিজেদের করে ফেলেছে, সেখানে সবই প্রায় খ্রিস্টান হয়ে গেছে, রাঙ্গামাটি বান্দরবানের তাদের বিরাট কারবার। বাংলাদেশে রাজশাহীতে তাদের ঘাঁটি ছিল না, রাজশাহীতে ঘাঁটি হয়ে গেছে, সারা বাংলাদেশে তারা 7টি প্রদেশে ভাগ করেছে, ঢাকা প্রদেশ, চিটাং প্রদেশ, দিনাজপুর প্রদেশ, ময়মনসিংহ প্রদেশ, খুলনা প্রদেশ, রাজশাহী প্রদেশ, এসব এক একটা প্রদেশ তাদের। রাজশাহী প্রদেশ কাজ শুরু করেছে 1990 সালে, আমাদের মার্কাজ থেকে অল্প দূরে গিয়ে আপনার টের পাবেন তার হেড অফিস। আস্তে আস্তে আগে তো তারা বিশপ নিয়ে আসতো আমেরিকা ইংল্যান্ড থেকে, এখন সব বাংলাদেশেই বিশপ হয়ে গেছে, বাংলাদেশেই খ্রিস্টান বানিয়ে তারাই হয়েছে বিশপ, এখন আর বিদেশে আনতে হয় না। এদেশের মানুষ আস্তে আস্তে যদি খ্রিস্টান হয়ে যায়, এটা অভিজ্ঞতায় বলছে যে যেখানেই খ্রিস্টানিজম প্রভাব বিস্তার করেছে সেখানে এই পরাশক্তির করতলগত হয়ে গেছে, তার বাস্তব নমুনা আমরাই। এদেশে তারা এসেছিল ব্যবসা করার জন্য, সম্রাট জাহাঙ্গীর দেশের উন্নতির জন্য সহজ সরল মনে তাদেরকে ব্যবসা করার অনুমতি দিয়েছিলেন, আর সেই ব্যবসায়ী চেহারা ঢুকে তারা শাসক হয়ে এদেশ থেকে বিদায় নিল। তাদেরই কারণে বাংলার স্বাধীনতা বিনষ্ট হয়েছে 1757 খ্রিস্টাব্দে, সিরাজউদ্দৌলাকে তারাই হত্যা করেছে। এখন তাদেরকে নিয়ে আমরা যেভাবে আমাদের মন্ত্রী বাহাদুররা পাগল হয়ে গেছে, তাদের মনে হয় যেন হারিয়ে এর সব ভুলে গেছে পিছনের কথা। তাদের সেই ষড়যন্ত্রকারী চেহারা আজও পরিষ্কার আছে, একটুও কমতি হয় নাই। ধর্মীয় স্বাধীনতা যদি বলেন, ধর্মীয় স্বাধীনতা থাকবে মুসলমানের ইসলামের। বর্তমান পৃথিবীতে ইসলাম ছাড়া কোন ধর্ম নাই। যত ধর্ম আছে সব বানোয়াট, মানুষের তৈরি। এগুলো ধর্মের নামে মানুষের ক্ষতিকর বস্তু মানুষ নিজেরা তৈরি করেছে। যদি মুসলমান হন, আপনি কোরআনকে বিশ্বাস করবেন না মানব রচিত এই সমস্ত বিজ্ঞপ্তিগুলোকে বিশ্বাস করবেন? যদি বিশ্বাস করেন কোরআনকে, তাহলে কোরআনকে দিয়েই যাচাই করতে হবে তাদের ধর্ম। তারা বিজ্ঞপ্তিতে বলেছে ঈসার বাপের নাম ছিল ইউসুফ, বরং নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে ঈসার মা মরিয়াম কি হল? ব্যভিচারিণী হল না? কোরআন বলছে মরিয়ামের কোন স্বামী ছিল না, ঈসা ইবনে মরিয়াম। ঈসা হল মরিয়ামের সন্তান। যদি বাপের সন্তান হইত, তাহলে বাপের নামেই তো সব জায়গায় মনসুব হইতেন, তিনি সম্বন্ধ হইত, কোথাও কিন্তু তা নাই। তাহলে সমস্ত কোরআনে হাদিসে ঈসা ইবনে মরিয়াম আছে। রসুল বলছেন তিনি ছিলেন বিনা বাপে পয়দা, কোরআন বলছে বিনা বাপে পয়দা, কিন্তু আপনি বলছেন না তার বাপ ছিল, তার নাম ছিল ইউসুফ মিস্ত্রি। তাহলে কোনটা ধরবেন? আরো বহু কথা আছে কিভাবে সৃষ্টি হয়েছে, কিভাবে আপনি পড়লে হতভম্ব হয়ে যাবেন অসংলগ্ন অসংগতিপূর্ণ কিছু কথা দিয়ে, সেরে অলিক কিছু ধারণা কল্পনা দিয়ে সুন্দর একটা বিজ্ঞপ্তি সাজানো হয়েছে। তাদের যে বইগুলোর নাম তারা বলেন, ১২ জন সাধু তাদের ছিলেন, সেন্ট লুক, সেন্ট মতি, সেন্ট জোহন, এদের তাদের লেখা কিছু গোলমেলি বই নিয়েই এই ধর্মটা টিকে আছে। অথচ তাদের মধ্যে এক বাক্যে এক কথা বলার লোক নাই, একজন এক এক কথা বলেন। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন ঈসা আলাইহিসসালামের উর্ধারণের পরে খ্রিস্টানদের মধ্যে তিনটা দল হয়ে যায়। এক দল ঈসাকে আল্লাহ বলল, আরেক দল ঈসাকে আল্লাহর ছেলে বলল, আরেক দল ঈসাকে আল্লাহর দাস এবং আল্লাহর বান্দা বলল। যারা আল্লাহর দাস বলল এবং রসুল বলে বিশ্বাস করল, তারাই পরবর্তীকালে শেষ নবীর আগমনের পরে মুসলমান হলেন এবং ইসলাম কবুল করে ধন্য হলেন, যেটা সূরা সাফের শেষ দিকে বলে দেওয়া হয়েছে, ফাইয়াদনাল্লাযীনা আমানু, আমি সাহায্য করলাম তাদেরকে যারা ঈমান এনেছিল। তাহলে মূল কথায় আপনারা আসেন, ঈসার জন্ম নিয়ে সবার সন্দেহ। তার আগে বলে দিই, 25 ডিসেম্বর ঈসার জন্ম হয়েছিল এই কথাটাই মিথ্যা। যদি বলেন দলিল কি, এর পাল্টা আমরা বলব দলিল তাদের কাছেও নাই আমাদের কাছেও নাই। ঈসা জন্মের সময় তাদের বাপদাদারা সেখানে হাজির ছিল না, আমরা সেখানে হাজির ছিলাম না, কিন্তু আমাদের কাছে একটা অভ্রান্ত সত্যের উৎস আছে, যার নাম আল কোরআন। কোরআন বলে দিয়েছে ঈসার জন্ম কিভাবে হয়েছে। মরিয়ামকে আল্লাহ পাক বলছেন জিব্রিলের মাধ্যমে, হুজ্জি ইলাইকে বিজজ্ইন নখলাতি তুসাকিত আলাইকি রুতবান জানিয়্যা, হে মরিয়াম দুঃখিত হয় না, চিন্তান্বিত হয় না, তোমার পাশে যে খেজুর গাছটা আছে ওটা ধরে নাড়া দাও গোড়া ধরে, তাহলে ওই খেজুর মাথা থেকে খেজুর সুপক্ক খেজুর তোমার উপরে পড়বে, তুমি সেটা খাবে। 25 ডিসেম্বর শীতকালে কি খেজুর পাকে? খেজুর পাকে তো জ্যৈষ্ঠ মাসে গরমকালে। যদি 25 ডিসেম্বরে আমেরিকায় বা বেথলহেম যেটাকে বলা হচ্ছে ফিলিস্তিনে খেজুর পাকে এখন, তাহলে আমরা ধরে নেব তাদেরটা ঠিক। কিন্তু শুধু ফিলিস্তিনি কেন, পৃথিবীর কোথাও শীতকালে খেজুর পাকে বলে কোন রেকর্ড নেই। তাহলে ওটা ছিল গরমকালে, গ্রীষ্মকালের বিষয়। মুসলমানদের সঙ্গে বিরোধ করার জন্য একটা ডেট তারা নিজেরা বানিয়ে নিয়েছে, বানোয়াট। এবার আসুন, আল্লাহ নিজেই তাদের কথা প্রতিবাদ করছেন। লাকাদ কাফারাল্লাযীনা কাফারু, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহ সালাসা সালাসাতিন, কুফরি করেছে ওই লোকেরা যারা বলে যে আল্লাহ তিন আল্লাহর একজন। আল্লাহকে তিনটা নাকি? তার তিনটা কেন বলে? আল্লাহ একটা, মরিয়াম একটা আল্লাহ, আর মরিয়াম ছেলে ঈসা আর একটা আল্লাহ, তিন আল্লাহ। আল্লাহ প্রতিবাদ করছেন, লাকাদ কাফারা আল্লাযীনা, কুফরি করেছে ওই লোকেরা, কালু যারা বলে, ইন্নাল্লাহ সালিসু সালাসাতিন, নিশ্চয়ই আল্লাহ তিনজনের একজন, ওমা মিন ইলাহিন ইল্লা ইলাহু ওয়াহিদ, অথচ উপাস্য কেউ নেই একক আল্লাহ ব্যতীত, ওয়া ইন লাম ইয়ান্তাহু আম্মা ইয়াকুলুন লায়মাসসান্নাল্লাযীনা কাফারু মিনহুম আযাবুন আলীম, তারা যে বাজে কথাগুলো বলছে যদি এখান থেকে তারা বিরত না হয় তাহলে অবশ্যই তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে কঠিন আজাব নেমে আসবে। আফালা ইয়াতুবুন ইলাল্লাহ, তারা কি আল্লাহর প্রতি ফিরে যাবে না, তার কি তওবা করবে না, ওয়াস্তাগফিরুনহু, আল্লাহর কাছে ক্ষমা চাইবে না এই অন্যায় কথা বলার জন্য, আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ তো বড় ক্ষমাশীল এবং দয়াবান। আফালা ইয়াতুবুন ইলাল্লাহ, মাল মসীহ ইবনু মরিয়াম ইল্লা রাসূল, মনে রেখে দেও হে দুনিয়ার মানুষ, মাল মসীহ ইবনু মরিয়াম, মসীহ ইবনে মরিয়াম কেউ নন ইল্লা রাসূল, একজন রসুল মাত্র, কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, তার পূর্বে এরকম আরো বহু রসুল এসে গেছেন, মুসা এসেছেন, ইব্রাহিম এসেছেন, দাউদ এসেছেন, সুলেমান এসেছেন, বহু রসুল এসে গেছে, ও উম্মুহু সিদ্দিকাহ, তার মা ছিলেন একজন সত্যবাদিনী মহিলা, তিনি ব্যভিচারিণী ছিলেন না, বলুন নাউজ বিল্লাহ মিন যালিক, তার মাকে তোমরা বানিয়েছ ইউসুফের বউ, হ্যাঁ কাজ খুঁজে পাও না কিছু, আল্লাহ বলছেন উম্মুহু সিদ্দিকাহ, তার মা ছিলেন সত্যবাদিনী, কানা ইয়াকুলানি ত্বাম, মরিয়াম এবং তার ছেলে ঈসা দুজনে খাদ্য খেতেন, অর্থাৎ তারা মানুষ ছিলেন, আল্লাহ ছিলেন না, আল্লাহ কি খায় নাকি, আল্লাহ পেট আছে, আল্লাহ বলছে কানা ইয়াকুলানি ত্বাম, ওরা খেত, খাওয়া দাওয়া করত, উনজুর কাইফা নুবাইয়্যিনু লাহুমুল আয়াত, হে মোহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি দেখো কিভাবে আমি প্রচার করে দিচ্ছি, ব্যাখ্যা করে দিচ্ছি আয়াতের মাধ্যমে বিষয়টা, সুম্মান্দর আন্না ইউ ফাকুন, আর দেখো এই সমস্ত বিভ্রান্ত লোকগুলো দেখে তারা কোথায় ছুটে বেড়াচ্ছে, তাহলে এখানে আল্লাহর বক্তব্য সত্য, মানে সারা দুনিয়ার খ্রিস্টান জগতের বক্তব্য সত্য হবে, কোনটাকে আপনি সত্য মনে করেন, যদি কোরআনকে চ্যালেঞ্জ করার ক্ষমতা কারো থাকে আমরা চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি আছি, প্রমাণ করে দেখে খ্রিস্টান সব নেতারা, বিশপ হও আর বেনেডিক্ট হও, যে বেটাই হও, ক্ষমতা নেই কোরআন সামনে দাঁড়িয়ে যাওয়ার। অকালত ইহুদ উজাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলে উজাইর নবী আল্লাহর বেটা, অকালত নাসার আল মসীহ ইবনুল্লাহ, আর